الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فعن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لهم أجران رجل من أهل الكتاب آمن بنبيه وآمن بمحمد صلى الله عليه وسلم والعبد المملوك إذا أدى حق الله وحق مواليه ورجل كانت له أمة فأدبها فأحسن تأديبها وعلمها فأحسن تعليمها ثم أعتقها فتزوجها فله أجران رواه الإمام البخاري ومسلم رحمهم الله একটি হাদিস পাঠ করলাম যে হাদিসটি বর্ণনা করেছেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দুটি সওয়াব রয়েছে তিনজনের জন্য দুইশ একজন রাজুলুন মিন আহলিল কিতাবি আমানা বিনবিহি ওয়া আমানা বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন ওই ব্যক্তি যিনি আহলে কিতাবের লোক ইহুদি নাসারা আহলে কিতাব বলতে ইহুদি কিংবা নাসারা ওই ব্যক্তি শেতান নবী এর উপর ইমান এনেছে আর ইমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহলে এই অবস্থায় সে দুই সওয়াব পেল যেহেতু পূর্বে সে বিশ্বাস করত ঈসা আলাইহিস সালাম তো ঈসা আলাইহিস সালামের উপর ইমান এনেছে আর পরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সে জানতে পারলো হক নবী সত্য নবী তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলো এই হিসাবে সে দুটি সওয়াব পেল আলহামদুলিল্লাহ এটা হচ্ছে যারা এখনো অনেক কিতাবে আমরা দেখতে পাই ঈসাই বা কথিত খ্রিস্টান এখানে যারা ইসলাম কবুল করে পূর্বে তারা ঈসা আলাইহিস সালামের উপর ঈমান রাখত হয়তো কেউ এরকম থাকতে পারে যে সঠিকভাবে ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনত তারপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন তার পর্যন্ত পৌঁছালো তখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলো এই অবস্থায় সে দুটি সওয়াব পাবে আলহামদুলিল্লাহ এটা তার বিশেষ মর্যাদা আল্লাহর পক্ষ থেকে আর আরেক ব্যক্তি ওই ব্যক্তি যে হচ্ছে ক্রীতদাস আল আব্দুল মামলুক আরেকজনের মালিকানাধীন ইদা আদা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালি যখন সে আল্লাহর হক আদায় করবে আর তার মনিবের হক আদায় করবে মালিকের ক্রীতদাস যদি সে তার মনিবের হক আদায় করে আর আল্লাহর হক আদায় করে তাহলে সে দুই সওয়াব পাবে আলহামদুলিল্লাহ স্পষ্ট তাই তার দায়িত্ব এখানে তার মনিব আছে তার মালিক আছে ওর হক যথার্থ ভাবে আদায় করতে হবে যথাসিদ্ধ আদায় করবে নিয়মতান্ত্রিক আর হক আদায় করবে আল্লাহ তো যা বর্তমানে তো আর এরকম ক্রীতদাস দেখতে পাওয়া যায় না আলাইহিম আসসালাম তবু এই বিধান মজুদ যেহেতু এটা নিষিদ্ধ না কেয়ামত পর্যন্ত যদি ইসলামী জিহাদ থাকে তাহলে এটা হবে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আব্দুল মামলুক ইলা আদা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালি ক্রীতদাস যে অন্যের মালিকানাধীন যদি সে আল্লাহর হক আদায় করে এবং তার মালিকের হক আদায় করে আল্লাহ তাকে দুটি সওয়াব দান করবেন আরেক ব্যক্তি ওয়ারাজুলুন কানাত লাহু আমাতুন ফাআদাবাহা ফাআহসানা তাদীবাহা وعلمها فأحسن تعليمها ثم أعتقها فتزوجها فله أجران ওই ব্যক্তি যার কোনো ক্রীতদাসী ছিল আর সে ওকে আদর শিক্ষা দিয়েছেন, সুন্দরভাবে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, আচার আচরণ শিক্ষা দিয়েছে, হচ্ছে আদর। আর তাকে দিন শিক্ষা দিয়েছে, দিন না শিখলে তো সবই বেকার। যদি আপনি দুনিয়া শিখলেন, দিন শিখলেন না, তাহলে হবে না। দুনিয়া শিখেন, এর সাথে সাথে অবশ্যই আপনাকে আখরাত শিখতে হবে। যে কাজ করলে আমার আখরাতে ফায়দা, এটা শিখতে হবে আমাকে। ইবাদত অথবা লেনদেন, মানুষের সাথে চলাফেরা, যাবতীয় বিষয় আমাদেরকে শেখা দরকার এবং চেষ্টা করা দরকার। যেভাবে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, যেভাবে মানুষের সাথে চলাফেরা করতে, শুনলে যেভাবে উল্লেখ আছে ওইভাবে শুনতে, তো আদব আচার আচরণ সবের মধ্যে সামিল। আর তালিম, তালিম শরঈ, শরীয়তের বিধান, এমনি ভাবে দুনিয়ার মধ্যে সামিল। কারণ দুনিয়া তো আমরা ত্যাগ করতে পারবো না, দুনিয়ার সাথে থাকবে, কিন্তু দুনিয়া আমাদের লক্ষ্যবস্তু হবে না, আমাদের লক্ষ্যবস্তু হবে আখরাত। আর দুনিয়া যেহেতু আসি, অবশ্যই দুনিয়াদারির বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করা উচিত। যদি আমরা দুনিয়াদারির বিষয়ে জ্ঞান অর্জন না করি, তাহলে হালালকে হারাম বলবো, হারামকে হারাম হালাল বলবো, কোনো ভেদাভেদ থাকবে না। তাই অবশ্যই দুনিয়াদারির ইলম অর্জন করা উচিত। তো এখানে বলছেন, ওই ব্যক্তি যার কোন কৃতদাসী আছে, সে তাকে আদর শিক্ষা দিল, সুন্দরভাবে আদর শিক্ষা দিল, আদাব আচার আচরণ শিষ্টাচার, আর সে তাকে শিক্ষা দিল, শিক্ষা দিল, আর ভালো করে শিক্ষা দিল। তারপরে আজাদ করে দিল, আজাদ করে দিয়ে তাজাওয়াজা, তাকে বিয়ে কর। তাহলে এই অবস্থায় সে দুটি সওয়াব পাবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তিন ব্যক্তির জন্য দুটি সওয়াব। এক, ওই ব্যক্তি যে কিতাবী, ইহুদি কিংবা নাসারা, যে ইমান এনেছে পূর্বে তার নবীর উপর, আর পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, তার রিসালাতের পেগাম তার কাছে পৌঁছেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর ঈমান আনলো, এই অবস্থায় সে কয় সওয়াব পাবে? দুই সওয়াব। আর আরেকজন ক্রীতদাস, যে তার মালিকের হক আদায় করে এবং আল্লাহর হক আদায় করে, সে দুই সওয়াব পাবে, আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে কাজকর্ম করি, আমরা কিন্তু ক্রীতদাস না, আমরা আজাদ, স্বাধীন, বলেন আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? আমরা স্বাধীন, আমরা ক্রীতদাস না, তবুও আমরা যেভাবে চুক্তি করে এসেছি, দায়িত্ব আমাদেরকে যেভাবে অর্পণ করা হয়েছে, ওইভাবে আমাদেরকে যথার্থভাবে দায়িত্ব আদায় করতে হবে। কিন্তু আমরা ক্রীতদাস না, আমরা কি আজাদ, স্বাধীন? বুঝতে পারলেন? কেউ যেন এটা মনে না করেন আমরা কিন্তু ছিলাম, আমরা মজদুর, আলহামদুলিল্লাহ, মজদুরি করেছেন সমস্ত আমি আলহিম ইসলাম মজদুরি করেছেন, তো আমরা মজদুরি করলে কি হয়েছে? এটা নিয়ম না, হালাল কামাই। যত আমি একরাম আলহিম ইসলাম এসেছেন, সবাই বকরি চড়াতেন, এমনকি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী বকরি চড়িয়েছেন কয়েকটি দানার বিনিময়ে। তো মজদুরি করা কি খারাপ নাকি? না, ভালো, ভালো, আলহামদুলিল্লাহ, হালাল, হালাল কামাই আপনি করবেন, সর্বোত্তম কামাই বিটি, সর্বোত্তম হল একটি এটি যে মানুষ তার নিজ হাত দ্বারা হালাল কামাই করবে। আমারও রজনী গিয়ে, আর একটা হলো কুল্লু গাইয়ান মগরু, ব্যবসা বাণিজ্য, যেটা ভালো ব্যবসা বাণিজ্য, হালাল করে যদি ব্যবসা বাণিজ্য হয়, এটা হলো সর্বোত্তম কামাই। আর আরেকটা হলো নিজ হাতে যে কামাই করি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকজন ওই ব্যক্তি যার কোনো কৃতদাস আছে না কৃতদাসী, আর সে তাকে আদর শিক্ষা দিল, আচার আচরণ আর দিন শিক্ষা দিল, তারপরে তাকে আজাদ করে দিয়ে তাকে বিয়ে করল, ওকে আর কৃতদাসী রাখলো না, আজাদ অবস্থায় তাকে রাখলো আর বিয়ে করল। এই অবস্থায় রব্বুল আলামিন তাকে দুটি সওয়াব দান করবেন। এ হলো আজকে এই দশ সংক্ষিপ্ত তিনটি সওয়াব, মানে তিন ব্যক্তি দুটি সওয়াব করে, বুঝতে পারলেন? আপনারা যারা করে আসছেন আবার আমি ওইটা রিপিট করে দিয়েছি, ইয়া করার চেষ্টা করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।